হে সাথী, কোরআন ও সহি হাদিস মানতে তোমাকে হয়তো অনেক উপহাস সইতে হবে, তাই উপহাস ও তামাশাকে উপহার মনে করে বজ্রমুষ্টিতে কোরআন ও সহি হাদিসের পতাকাকে ধারণ করে এগিয়ে যাও সম্মুখ পানে, সমাজ তোমাকে একদিন স্বীকৃতি দেবেই। কোরআন মানতে সে পেয়েছি উপহার, হাদিস মানতে সে পেয়েছি উপহার, কোরআন মানতে সে পেয়েছি উপহার, হাদিস মানতে সে পেয়েছি উপহার, নামাজ পড়ে না পড়তে জানে না, নামাজিদেরকে দেখতে পারে না, নামাজ পড়ে না পড়তে জানে না, নামাজিদেরকে দেখতে পারে না, ওরা আবার মোদের বলে, ওরা আবার মোদের বলে ইমানের গড়বড়, আল্লাহর পথে সে পেয়েছি উপহার, নবীর পথে সে পেয়েছি উপহার, মসজিদেতে যায় না মাদ্রাসাতে যায় না, ভুলেও কোনদিন কুরআন পড়ে না, মসজিদেতে যায় না মাদ্রাসাতে যায় না, ভুলেও কোনদিন কুরআন পড়ে না, ওরা আবার মাসলার বেলায়, ওরা আবার মাসলার বেলায় মুক্তির হয় সর্দার, আল্লাহর পথে সে পেয়েছি উপহার, নবীর পথে সে পেয়েছি উপহার, জিহাদ করে না করতে বলে না, জিহাদের তামান্না মনেও করে না, জিহাদ করে না করতে বলে না, জিহাদের তামান্না মনেও করে না, ওরা আবার মন্দ বলে, ওরা আবার মন্দ বলে গালি দেয় বারবার, আল্লাহর পথে সে পেয়েছি উপহার, নবীর পথে সে পেয়েছি উপহার, ও সর দেয় না জাকাত দেয় না বলে, খাজনার জমিতে ও সর লাগে না, ও সর দেয় না জাকাত দেয় না বলে, খাজনার জমিতে দাবি করে বারবার, আল্লাহর পথে সে পেয়েছি উপহার, নবীর পথে সে পেয়েছি উপহার, কোরআন মানতে সে পেয়েছি উপহার, হাদিস মানতে সে পেয়েছি উপহার।